মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশ্ব আনন্দিত মুফাসসির কুরআন মুনাজির আজম বাংলাদেশের তৌহিদি জনতার নয়নমণি আল্লামা নুরুল ইসলাম সাহেব আলী ফুরি। আল্লামা নুরুল ইসলাম সাহেব আলী ফুরি আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে বিভিন্ন ফিরকার যে উপদ্রব হয়েছে মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে, এই ফিতনার যুগে বিভিন্ন ফিরকার বিভ্রান্তিমূলক ফিতনার যুগে হযরত আলী ফুরি সাহেব ওনার বেঁচে থাকা খুবই প্রয়োজন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন হযরত আলী ফুরি সাহেবকে সিহহতে কামিলা এবং হায়াতান তৈয়িবা তাউইলা দান করেন। আমরা সকলেই বলি আমিন। নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতিকেই নবীর সুন্নত বলা। নবীর সুন্নত কথার আরো দুটি অর্থ আছে। নবীর সুন্নত কথাটা সর্বমোট তিনটি অর্থে ব্যবহৃত হয়। আপনারা যদি সিরিয়াল নম্বর সহ মনে রাখতে পারেন সামনের কথাগুলি বোঝা সহজ হবে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় কিন্তু তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি, যাকে পরিভাষাগতভাবে নবীর তরিকা বলা হয়। সুতরাং নবীর সুন্নত কথার তিনটি অর্থ নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। বুঝে থাকলে বলুন তো নবীর সুন্নত কথার অর্থ কতটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর কম বেশি প্রায় 10 লক্ষ হাদিস আছে নবীর এই উম্মতের মধ্যে। কম বেশি 10 লক্ষ হাদিস। এই 10 লক্ষ হাদিসের মধ্যে 3000 হাদিস এর সম্পর্ক আমলের সাথে। 3000 হাদিসের সম্পর্ক আমলের সাথে। 10 লক্ষ থেকে 3000 গেল আমলের হাদিস, আর বাকি রইল কত হাদিস? 97,000 9,97,000 হাদিসের সম্পর্ক আমলের সাথে নয়। এই কথাটা কি জন্য আমাদের বোঝা দরকার? কারণ যারা বলে মজহাব মানি না হাদিস মতো আমল করি, বলে কি মজহাব মানি না হাদিস মতো আমল, এদের কথাটা কত বড় ভ্রান্ত, এটা বোঝার জন্য বিষয়টা হিসাবটা বোঝা দরকার। তুমি মজহাব মতো আমল করো না, হাদিসে যা আছে তা আমল করো। তাহলে আমি একটা হাদিস বলি, এই হাদিসটা মজহাব আমল মজহাব পালন না করে হাদিসটা আমল করে দেখাও। হাদিসে এক হাদিসে উল্লেখ আছে হযরত ওয়াইল ইবনে হুজর, ওয়াইল নামের একজন সাহাবি, তিনি ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন, সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রাসূল তাকে সাথে নিয়ে একটানা 20 দিন নামাজ পড়েছেন, রাসূলের নামাজ দেখে দেখে যেন নিজের নামাজ শিখতে পারেন সেজন্য। বলুন ওয়াইল নামের সাহাবি ইয়ামান দেশের বাসিন্দা, ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূল তাকে একটানা 20 দিন সাথে নিয়ে নামাজ পড়লেন কেন? রাসূলের নামাজ দেখে দেখে নিজের নামাজ শিখার জন্য। এই ওয়াইল বলেন এই 20 দিনের মধ্যে মাত্র 3টি নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। কতটা নামাজে? আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। একটা হাদিস, এটা সহি হাদিস। আমি দুঃখিত আজকে বলতে পারবো না সহি হাদিস কাকে বলে। এরা কিন্তু যারা বলে মজাব মানি না হাদিস মতো আমল করি, এরা কথায় কথায় সহি হাদিসের দোহাই দেয়। হাদিস সহি হইলে মানি, হাদিস সহি না হইলে মানি না। এদের জানা উচিত রাসুলের কথার নাম রাসুলের হাদিস, রাসুলের কাজের নাম রাসুলের হাদিস, রাসুলের সমর্থনের নাম রাসুলের হাদিস। তুমি যে রাসুলের তুমি যে হাদিস সহি হইলে মানো না, তাহলে রসুলের কতটা কথা সহি নয় বলো? রসুলের কথা কি হাদিস নয়? তুমি সহি হইলে মানো, নাইলে মানো না। রসুলের কতটা কথা সহি নয় বলো? আমরা বলতে পারেন রসুলের কতটা কথা সহি নয়? সব। তাহলে সহি হাদিস বলতে কি গুড়ার ডিম নিজেই বুঝো, আর কি গুড়ার ডিম সমাজকে বুঝাতে চাও? এই জন্য বলছি সেই আলোচনা আজকে সেদিকে যাব না, আমার সময় সুযোগ নেই, মূল কথার দিকে যাচ্ছি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, 20 দিন রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, এর মধ্যে মাত্র 3টি নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। এটা একটা সহিহ হাদিস। হাদিসের প্রথম অংশে আছে কিনা রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন, হাদিসের শেষ অংশে আছে কিনা বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন? আছে। তুমি তো হাদিসে যা আছো তা আমল করবে, এটাই তো তোমার দাবি। বাপের বেটা হইয়া থাকলে এই হাদিসটা আগা করে আমল করে দেখাও। বাপের বেটা হইয়া থাকলে বলুন, আমিন জুড়ে বললে কি আসতে বলার হাদিস আমল করা হইল? আমিন আসতে বললে কি জুড়ে বলার হাদিস আমল করা হইল? সুতরাং যতক্ষণ পর্যন্ত মজহাব মানবে না, হাদিস মতে আমল করতে পারবে। এই ওয়াইল নামের সাহাবি যিনি রসুলের কাছ থেকে আমিন বলা শিখেছেন, তিনি বলেন, 3টি নামাজে যে রাসূল আমিন জুড়ে বলেছেন, এটা আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। আমিন জুড়ে না বললে, 1-2টা নামাজে আমিন জুড়ে না বললে আমি শুনবো না, না শুনলে শিখতে পারবো না যে আমিন বলতে হয়। আর বাকি সবগুলি নামাজে যে রাসূল আমিন আসতে বলেছেন, সেটা আমিন আসতে বলা সুন্নত হওয়ার কারণে। 3 নামাজে জুড়ে বলেছেন শিক্ষা দেওয়ার জন্য, সব নামাজে আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে। তাই হানাফি মাযহাব বলে যে কাউকে শিক্ষা দেওয়ার জন্য যদি রাসূল আমিন জুড়ে বলে থাকেন, এটা সুন্নত নয়, আর যে নামাজে রাসূল আমিন আসতে বলেছেন সেটা হলো সুন্নত। এই হাদিসের অন্যান্য হাদিস বাদ দিলাম, এই হাদিসের আগাগুড়া পালন করা যাবে ওয়াইলের মাযহাব ছাড়া। যে ওয়াইল নামের সাহাবি রাসূলের কাছ থেকে আমিন বলা শিখেছেন, তার নিজস্ব মাযহাব আমিন আসতে বলা সুন্নত, তার নিজস্ব মাযহাব আমিন আসতে বলা সুন্নত। অথচ এই হাদিসের শুরুতে আমিন জুড়ে বলার কথাও আছে, এবং সেই আমিন জুড়ে বলার কথাটাও এই ওয়াইল রাসূলের কাছ থেকে শিখেছেন। কাজেই হাদিসে যা আছে তাই আমল করা কোনো মুসলমানের দাবি হতে পারে? হতে পারে না। হাদিসে যা আছে তাই সুন্নত নয়, নবীর যে আমল উম্মতের জন্য অনুকরণীয় সেটা সুন্নত। সহিহ হাদিসে আছে, একদিন একটা বিশেষ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। সহিহ হাদিসে আছে রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, সুন্নত হওয়ার কারণে না বিশেষ কারণে? দাঁড়িয়ে পেশাব করা সুন্নত নয়, বসে পেশাব করা সুন্নত। দাঁড়িয়ে পেশাব করেছেন কথাটা হাদিসে আছে, উম্মতে আমল করার জন্য নয়, অন্য কোনো বিশেষ কারণে। কথা বুঝতে পারতেছেন? তাইলে মজাব মানি না হাদিস মানি, এটা কোনো মুসলমানের দাবি হতে পারে? সহিহ হাদিসে আছে আল্লাহর রাসূল সাময়িক বিয়েকে সমর্থন করেছে। সাময়িক বিয়ে মানে একটা পুরুষ একটা নারীকে বলবে, আমি এত টাকার বিনিময়ে এতদিনের জন্য তোমাকে বিয়ে করলাম। একটা পুরুষ একটা নারীকে বলবে, তোমাকে আমি 500 টাকার বিনিময়ে 1 রাতের জন্য বিয়ে করলাম। এটাকে সাময়িক বিয়ে বলা হয়। সহিহ হাদিসে আছে আল্লাহর রাসূল এই বিয়ে সমর্থন করেছে। সারা দুনিয়ার সমস্ত আলেমদের সিদ্ধান্ত, এই হাদিস পরবর্তী উম্মতের জন্য অনুসরণীয় নয়। হাদিসে থাকলেই অনুসরণ করা যায়? ফার্মেসিতে ওষুধ থাকলেই রোগী ইচ্ছা মতো খেতে পারে না? ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। ঠিক তেমনি ভাবে হাদিসে থাকলেই উম্মত আমল করতে পারে না, আবু হানিফার প্রেসক্রিপশন লাগে, ইমাম শাফেঈর প্রেসক্রিপশন লাগে, ইমাম মালিকের প্রেসক্রিপশন লাগে, ইমাম আহমদ বিন হাম্বলের প্রেসক্রিপশন লাগে। প্রেসক্রিপশন দাতার কোনো যোগ্যতার দরকার নাই। তাহলে কোন হাদিস আমল করা যাবে, কোন হাদিস আমল করা যাবে না, এটার প্রেসক্রিপশন দাতাদের কোনো যোগ্যতা লাগবে না? কি যোগ্যতা বলে এই শুনুন, 5টা যোগ্যতা, কমপক্ষে 5টা যোগ্যতা যার আছে সে প্রেসক্রিপশন দিতে পারে মুসলমান উম্মতকে যে এই হাদিস অমুকের জন্য অমুক সময়ে আমলযোগ্য, এই হাদিস অন্যদের জন্য তমুক সময়ে আমলযোগ্য নয়, এইরকম প্রেসক্রিপশন যারা দিতে পারে, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের কমপক্ষে পাঁচটা যোগ্যতার দরকার। বলুন কতটা? স্মরণ রাখবেন, এক নম্বর, কোরআনের কোন কোন আয়াতের দ্বারা ইসলামের কোন কোন বিধান কিভাবে প্রমাণিত হলো তার জানা দেখতে হবে। কোরআনের আয়াত সর্বমোট প্রায় 6,500, এটা স্মরণ রাখবে। কোরআনের আয়াত সর্বমোট প্রায়, এর মধ্যে 500 আয়াত বিধিবিধান সংক্রান্ত, বাকি 6,000 আয়াতের বিধিবিধানের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন ভাবে রসুলের 10,00,000 হাদিসের মধ্যে মাত্র 3,000 হাদিস আমল করার সাথে সম্পর্ক, 9,97,000 হাদিস আমলের সাথে সম্পর্কিত নয়, তেমনি ভাবে পবিত্র কোরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে 500 আয়াতের সম্পর্ক আমলের সাথে, 6,000 আয়াতের আমলের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে 6,000 আয়াত কোন কারণে, সেটা ভিন্ন জবাব, ভিন্ন প্রসঙ্গ, আমি সেই দিকে আজকে যাচ্ছি না। শুধু স্মরণ রাখুন, কোরআনের 6,000 আয়াতের মুসলমানের আমলের সাথে কোনো সম্পর্ক নেই। কাজেই সহি হাদিসে যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক বিয়ার অনুমোদন করেছিলেন, দেখি সর্বকালীন বিধান না সাময়িক বিধান ছিল, যে সাময়িক বিধানের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে এই বিধান আমলের সাথে আর সম্পর্ক থাকেনি। এখন বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য সাময়িক বিয়ে করা হারাম। হালাল হলে তো যে কোনো লোক, যে কোনো না একটা লোক বেশ্যা ভাড়া দিয়ে একটা বেশ্যা নারীকে বলতে পারতো যে তোমার 500 টাকা নেওয়া, এর বিনিময়ে আজকে রাতের জন্য তোমাকে বিয়ে করলাম। বলুন হালাল না হারাম? হারাম। অথচ সহি হাদিস আছে, হাদিসে থাকলেই তুমি আমল করবা, বাফের ঘরে রইয়া থাকলে হাদিসটা আমল করে দেখো। সহি হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবি নিজের ঘরে রেখেছেন। কেমন হাদিস? কত বিবি? আমল করে দেখাও বাফের বেটা হইলে। দুনিয়ার কোন মুসলমানের জন্য 9 বিবি একত্রে ঘরে রাখা হালাল না হারাম? তুমি না বলে সহি হাদিসে যা আছে তা আমল করো, বাফের ঘরে হইলে আমল করো। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, হাদিসে যা আছে তাই আমল করবে, মজহাব মানবে না, এমন কোন মুসলমান হতে পারে? মুসলমানের জন্য হাদিস আমল করতে হলে মজহাব মানতে হবে। যেমন ভাবে রুগী, ডাক্তার যদি মানো ফার্মেসিতে ওষুধ থাকলেই খাইতে পারবে না, ডাক্তারের প্রেসক্রিপশন মতো ওষুধ খাইতে হবে। তো হযরত ওয়াইল, যিনি নিজে রসুলের কাছ থেকে আমিন শিখেছেন, তিনি বলেন তিন নামাজে যে রসুল আমিন জুড়ে বলেছেন সেটা সুন্নত হওয়ার কারণে নয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজে যে রসুল আমিন আসতে বলেছেন এটা সুন্নত হওয়ার কারণে। আপনারা তর্কের খাতিরে একটা প্রশ্ন করতে পারেন যে শিক্ষা দেওয়ার জন্য হলেও তিনটা নামাজে যে রসুল আমিন জুড়ে বলেছেন, রসুল কি তাতে নাজায়েজ কাজ করেছেন? রসুলে নাজায়েজ কাজ করেন নামাজের ভিতরে? তাহলে তো অন্তত কমপক্ষে প্রমাণ হইল যে আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। তাহলে আমি আপাতত সুন্নতটা আমল না করে জায়েজ আমল করলে বাধাটা কি? সুন্নতটা আমল না করে জায়েজ আমল করলে বাধাটা কি? এই প্রশ্ন করতে পারেন তর্কের খাতিরে। আমিও তর্কের খাতিরে জবাব দিতে চাই, কোনো বাধা নাই। আমিন বলার বেলায় যেভাবে সুন্নত বাদ দিয়ে জায়েজ আমল করছো, বউয়ের বেলায়ও তালাক দেওয়ার হাদিস আছে জায়েজ, আর বউ নিয়ে জীবনযাপন করার হাদিস আছে সুন্নত। বউয়ের বেলায় দুই রকম হাদিস আছে, কোনো হাদিসে বউ তালাক দেওয়ার কথা আছে, তালাক দেওয়া সুন্নত না জায়েজ? আর অনেক হাদিসে বউ নিয়ে জীবনযাপন করার কথা আছে, জায়েজ না সুন্নত? এখানে অসুন্নত বাদ দাও জায়েজ টালো, গর গিয়া বউ তালাক দাও জায়েজ আছে, মসজিদে এসে জুড়ে আমিন বলো জায়েজ আছে, নাকি এক এক জায়গায় জায়েজ আর এক জায়গায় সুন্নত? তেরে জুহে মেরে হ্যাঁ, মেরে জুহে হ্যাঁ। সিলেট শহরে যত মসজিদে যত ইমাম সাহেবগণ আছে, আপনাদেরকে অনুরোধ করি যদি আপনাদের বিষয়গুলি জানা না থাকে তাহলে আরও কিছু লেখাপড়া করুন, প্রাইভেটও তো লেখাপড়া করা যায়, ইমামতি ঠিক থাক হোক লেখাপড়া করুন। আর যদি বিষয়গুলি আপনাদের জানা থাকে তাহলে কোনো একটা মসজিদের কোনো একটা মুসল্লি কোনো একটা নামাজে যদি আমিন জুড়ে বলে, সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগে তাকে বলবেন, কে আমিন জুড়ে বলেছ দাঁড়াও। দাঁড়ালে পরে বলবেন, কোন হাদিসও পাইছ আমিন জুড়ে বলা সুন্নত? দেখাইবে, তারপরে যাইবে। যদি দেখাইতে পারো না, তাহলে ফেতনা ইমসিদ করিস না, তোর বাড়ি দিয়া করিস। বলেন আপনাদের ইমামগণকে একটু সতর্ক হওয়া দরকার কিনা? আমি ইমাম সাহেবগণকে অনুরোধ করে বলবো, এই ফেতনাবাজদেরকে এই মসজিদের ভিতরে ফেতনা করতে দেবেন না। মূল আলোচনার দিকে ফিরে যাই। নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। এক নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। হাদিসের সংখ্যা কত? সবগুলি আমল করার জন্য মনে রাখবেন, সব হাদিস আমল করার জন্য নয়। 9,97,000 হাদিস অন্য কারণে, 3,000 হাদিস আমল করার জন্য। কথা পরিষ্কার বুঝতে পেরেছেন? সুন্নত কথার, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় অনুসরণীয়, কিন্তু তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। এটাকে আমলি সুন্নত বলা হয়। এটাকে কি সুন্নত বলা হয়? আমলি সুন্নত। এটা আবার দুই প্রকার, একটার নাম সুন্নতে মুয়াক্কাদা আর একটার নাম সুন্নতে জায়েদা। বলুন, বুঝে থাকলে? আমলি সুন্নত আবার কত প্রকার? সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা। পাঁচ বেলার নামাজ যারা যথারীতি পড়েন, আপনাদের জানা থাকার কথা, জুহরের বেলায়ও চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরের বেলায়ও চার রাকাত সুন্নত নামাজ আছে, ওটাই সুন্নত। একই রকম জোহরের সুন্নতটার নাম কি? আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এই সুন্নত আমলগুলি যারা করবে, সুন্নত নামাজগুলি যারা বেশি বেশি করবে, তাদের কি উপকার হবে হাসরের মাঠে, এটা বলতে চাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে বান্দাদের আমল নামার যে হিসাব হবে, আমলের যে হিসাব হবে, এর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব, যার নামাজের হিসাবে খালাস হয়ে যাবে, সে বাকি সবগুলি হিসাবে খালাস হয়ে যাবে। যে নামাজের হিসাবে ধরা পড়বে, বাকি সবগুলি হিসাবে ধরা পড়বে। এমত অবস্থায় ফেরেশতা যখন আল্লাহর হুকুমে বান্দার নামাজের হিসাব শুরু করবেন, যদি অগত্যা কোনো ফরজ নামাজ পড়তে, যথাসময়ে পড়তে ব্যতিক্রম হয়ে থাকে, যেমন ধরুন হঠাৎ একদিন দীর্ঘরাত পর্যন্ত ওয়াজ শুনলেন, বাসায় গিয়ে ঘুমাইলেন, ফজরের সময় ঘুম ভাঙল না, সময়ের ভিতরে ফজরের নামাজটা পড়তে পারলেন, অ্যাক্সিডেন্টলি এরকম হয় কিনা? হয়। এই রকম ব্যতিক্রম হয়ে কোনো ফরজ নামাজে যদি কারো কোনো ত্রুটি থাকে, আল্লাহ ফেরেশতাকে বলবেন, দেখো তার আমল নামায় সুন্নত নামাজ কি পরিমাণ আছে। ফেরেশতারা বলবেন, এই পরিমাণ আছে। আল্লাহ বলবেন, প্রতি 70টা সুন্নতের দ্বারা একটা ফরজের ক্ষতিপূরণ দিয়ে দাও। তাহলে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আমি একদিন পড়তে পারলাম না ঘুম না ভাঙার কারণে, করা কার? তাহলে এর ক্ষতিপূরণ দেওয়া হবে হাসরের বিচারে আমার কত রাকাত সুন্নতের দ্বারা? এক রাকাতের ক্ষতিপূরণ দেওয়া হবে 70 রাকাত সুন্নত দিয়ে। ফজরের দুই রাকাত পড়তে পারলাম না, 140 রাকাত সুন্নত দিয়া দুই রাকাতের ক্ষতিপূরণ দেওয়া হবে। আমার কথা বুঝে থাকতে বলুন তো, আমাদের সুন্নত নামাজগুলি কোনো কাজে লাগবে? কোন কাজে? ফরজের ক্ষতিপূরণ হবে আসলে, ফরজের ক্ষতি। এগুলি আমাদের সকলের জানা দরকার, চিরজীবন মনে রাখা দরকার, যে আমাদের সুন্নত নামাজগুলি হাসরের মাঠে অত্যন্ত জটিল মুহূর্তে কাজে লাগবে। তাহলে সুন্নত নামাজ যত কম করা যায় ততই ভালো, না যত বেশি করা যায় ততই ভালো? অবশ্যই বেশি বেশি সুন্নত করার দরকার আছে। এখন যদি তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বলা হয়, তা সুন্নত বেশি করার ব্যবস্থা হইল না কমানির ব্যবস্থা হইল? হাসরের মাঠে আপনাদের খালাস পাওয়ার ব্যবস্থা হইল না আটক করার ব্যবস্থা হইল? এইটাই তারার কাজ। হাসরের মাঠে যেন নবীর সাধারণ উম্মত যেন সহজে খালাস পাইতে না পারে, এই ব্যবস্থাটা করারই এদের কাজ। এদের নাম হইল, পরিচয় হইল, এরা লামাজহাবী। আমার বিরুদ্ধে এইসব কথা আমি বলি এই কারণে, আমার বিরুদ্ধে বদনাম রটেছে সারা দুনিয়া, অলিপুরি জর দেখায়। আমি যখন আমিও যখন সারা দুনিয়ায় ইন্টারনেটে দিয়া দিলাম যে আমি জর্দা খাই না, জায়েজ না না জায়েজ সেটা বলা আমার কাজ নয়, সেটা মুফতি সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন। আমি খাই না, এটা হলো আমার কথা, আমি জর্দা খাই না। তোমরা যারা যারা বলেছ জর্দা খাই, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছ। আর আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এই বক্তব্য যখন আমি ইন্টারনেটে দিয়া দিলাম, এখন আর এই ব্যাপারে আর কিছু বলে না। এখন নীরব হলে কোনো কাজ হবে না। এখন তোমাদের দুই পথ, একটা হলো দুনিয়ার যত মানুষের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম করেছ তাদের সবাইকে বলতে হবে আমরা মিথ্যা কথা বলেছিলাম, তারপরে আমাকে বলতে হবে জোর হাতে মাফ চাই আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিলাম। আমি যদি তোমাদের কাজের উপর মাফ চাওয়ার উপর খুশি হইয়া মাফ দেই তাহলে রেহাই, আর যদি সমস্ত মানুষের কাছে মিথ্যা বলেছিলাম এটা এই কথা প্রচার না করো, আমার কাছে মিথ্যা বলার কারণে আমার কাছে ক্ষমা প্রার্থনা না করো, তাহলে দ্বিতীয় পথ হাসরের মাঠে তোমাদের নেকি আমাকে দিতে হবে, আমার আমল নামার গুণা তোমাদের নিতে হবে, রেডি থাকো। চুপচাপ বসে থাকলে খালাস হবে না, আরো দুই কাজ বাকি। চুপচাপ বসে থাকলে খালাস হবে না, আরো দুই কাজ বাকি আছে, বাকি আছে। তোমরাও রেডি থাকো, আমিও রেডি আছি। ফাতারাব্বাসু ইন্নি মাআকুম মিনাল মুতারাব্বিছিন। এই নামাজ আবিরা কয় তারাবির নামাজ আট রাকাত, বিশ রাকাত নয়। দলিল আছে হাদিসে, কি হাদিস? কয় রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ এগারো রাকাত করেছেন। ভালো কথা, বিতির সহ যদি এগারো রাকাত করে থাকেন তাহলে বিতিরের তিন রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? এই তো আট রাকাতের হাদিস। আমি জবাব দিবার আগে বলতে চাই, এগারো রাকাত থেকে তিন রাকাত বিতিরের জন্য বাদ দিয়া আট রাকাত করতে চাও, তোমরা না বলো বিতির এক রাকাত, এখন তিন রাকাত বাদ দাও কেন? মাথার গন্ডগোল ধরছে নাকি? এই আগে খুঁজতে তারা বিজলো মাঝে এক রাখাত, ওখান তিন রাখাত বাদ দেশ কেন? কথা বুঝতে পারতেন কিছু? এগারো রাখাত থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে তাকে আট রাখাত। এই হাদিসে উল্লেখ আছে এই আট রাখাত নামাজ রাসুল বারো মাস করতেন, বারো মাস। বলুন বারো মাসের পর আট রাখাতের নামাজের নাম তার আবিনাতর মাতা, বারো মাস পর আট রাখাত নামাজের নাম তাহাজ্জুদ। তাহলে এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? বাটপারি করলে কেন? অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ ২৩ রাকাত করেছেন, করাকাত ২৩ রাকাত। এবার বলুন ২৩ রাকাত থেকে বিতিরের তিন রাকাত বাদ দিলে করাকাত? এই হাদিসে উল্লেখ আছে এই ২০ রাকাত নামাজ আল্লাহ রাসূল শুধু রমজানে করেছেন, শুধু রমজানে, শুধু রমজানে ভরা ২০ রাকাতের নাম তাহাজ্জুদ না তারাবি? তাহলে পরিষ্কার হয়ে গেল তারাবির হাদিস আলাদা, তাহাজ্জুদের হাদিস আলাদা। জগা খিচুড়ি পাকাবার ফাঁক নাই, জগা খিচুড়ি পাকাবার ফাঁক নাই। যেমন ভাবে ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে জগা খিচুড়ি পাকাবার ফাঁক নাই, তেমনি ভাবে ২০ রাকাত তারাবি আর ৮ রাকাত তাহাজ্জুদে জগা খিচুড়ি পাকাবার ফাঁক নাই। প্রশ্ন লেখেছেন আমি পড়তে পারি না, পরিষ্কার ভাবে বুঝে শুনে লেখুন, ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করুন। আমার লেখা একটা বই আছে, এটার নাম রাসুলের নামাজ বলতে কি বুঝায়। এখানে দলিল সহ উল্লেখ আছে তাশাহুদ করার সময় আঙ্গুলে এটা সুন্নত না, একবার উঠাই আর ছেড়ে দেওয়া সুন্নত। দলিল সহ আমার বইয়ে লেখা আছে, পরে দেখবেন। এটার বইয়ের নাম হল রাসুল্লার নামাজ বলতে কি বুঝায়। রাসুলের সুন্নত কথার তিনটি অর্থ, এক নম্বর রাসুলের সুন্নত অর্থ রাসুলের হাদিস, দুই নম্বর রাসুলের সুন্নত অর্থ রাসুলের আমল, রাসুলের আমল। এই রাসুলের আমল যে সুন্নতটাকে বলা হয় এটা আবার দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আমার আজকে সময় নাই, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি হয় না করলে কি হয়, অনেক লম্বা আলোচনার দরকার ছিল, অতীতে বলেছিও, যাদের মনে নাই যারা ছিলেন না তাদের জন্য দুঃখিত, আজকে এটা বলতে পারতেছি না, আমার আরো জরুরি কথা সামনে বাকি আছে। রাসুলের সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল রাসুলের তরিকা, নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। তরিকা বলতে নিয়ম পদ্ধতি, তরিকা বলতে নিয়ম পদ্ধতি। মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ প্রথমত দুই প্রকার, সকল কাজ প্রথমত এক নম্বর ধর্মের কাজ, দুই নম্বর সংসারের কাজ। এক নম্বর ধর্মের কাজ, দুই নম্বর সংসারের কাজ। ধর্মের কাজেও নবীর তরিকা আছে, সংসারের কাজেও নবীর তরিকা। সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, শুরুতেই বলেছি সংসারের কাজ করে এবাদতের সব পায়, মনে আছে? সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, সংসারের কাজ করেও এবাদতের সব। ধর্মের কাজও যদি মন গড়া মতে করে সেটা বেদাত হইয়া যায়। ধর্মের কাজ কিভাবে করলে বেদাত হয়? মন গড়া করে। সংসারের কাজ মন গড়া করলে বেদাত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বেদাত হয়। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগে আমার উম্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আমার তরিকা মতো ধর্ম পালন করবে না, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে, অর্থাৎ আমার তরিকা মতো এবাদত করবে, আল্লাহর রসুল বলেন তারা আমার তরিকায় অটল থাকার কারণে 100 শহীদের সব। এখানে আমরা অনেক সময় অসতর্কতার কারণে একটা সুন্নত বলে দিই, একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব পাবে, এই তর্জমা ঠিক নয়। একটা সুন্নত বলতে আমলি সুন্নত বোঝায়। যেমন ধরুন মাথায় টুপি দেওয়া একটা সুন্নত, এটার উপর পাগড়ি বান্ধা আর একটা সুন্নত, মিসওয়াক করা একটা সুন্নত, কি বলেন? মিসওয়াক করা একটা সুন্নত। একটা সুন্নত বলতে আমলি সুন্নত বোঝায়, মাথায় পাগড়ি বান্ধা একটা সুন্নত। এই পাগড়ি যদি সতর না রেখে যদি মাথায় পাগড়ি বান্ধে তবু তো একটা সুন্নত হল, কিন্তু এটা নবীর তরিকা নয়। সতর না রেখে মাথায় পাগড়ি বাঁধা নবীর তরিকা নয়। কাজে একটা সুন্নতে 100 শহীদের সব নয়, নবীর তরিকাতে অটল থাকলে 100 শহীদের সব। তাই রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, এখানে আমার সুন্নত বলতে আমার তরিকা, কত নম্বর অর্থ? এখানে সুন্নত শব্দের অর্থের সিরিয়াল নম্বর মনে থাকলে আগেই বলেছিলাম কথা বুঝতে সহজ হবে। যে ব্যক্তি আমার সুন্নত আমার সুন্নতে অটল থাকবে, এটা এই সুন্নতের কত নম্বর অর্থে? তিন নম্বর অর্থে। আমার তরিকায় যারা অটল থাকবে তারা 100 শহীদের সব। ধর্মের কাজ যদি নবীর তরিকা সারা মন গড়া মতে করে, ধর্মের কাজ বেদাত হইয়া যায়। সংসারের কাজ যদি নবীর তরিকা মতে করে সেটা এবাদত হইয়া যায়। মনে থাকবে পার্থক্য, মনে থাকবে? এই যে তিনটা সুন্নত, সুন্নত কথার তিনটা অর্থ, একটা হাদিস, একটা আমল, একটা তরিকা। এই হাদিস নবীর সুন্নত কথার একটা অর্থ যে নবীর হাদিস, এর বিপরীত হইল কাদিম, অর্থাৎ আল্লাহর কোরআনকে কাদিম বলা হয় আর নবীর কথাকে হাদিস বলা হয়। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল, এর বিপরীতটার নাম মাকরুহ, বিপরীতটার নাম মাকরুহ। যেমন নামাজে, অন্তত নামাজে পুরুষের মাথা ঢেকে রাখা সুন্নত, এটা আমলি দুই নম্বর অর্থে। নামাজে পুরুষের মাথা টুপি দিয়ে ঢেকে রাখা, এটা কত নম্বর অর্থে? দুই নম্বর অর্থে সুন্নত। কাজেই মাথা খোলা রেখে নামাজ পড়া মাকরুহ। কোন সুন্নতের বিপরীতটার নাম মাকরুহ? দুই নম্বর সুন্নত কথার দুই নম্বর অর্থটার বিপরীতটার নাম মাকরুহ। ওজুর মধ্যে সেটা ফরজ, মুখ দোয়া আর দোয়া মাথা মোছা করা ভাও দোয়া, কুলি করা কি? কাজে উজুতে কুলি না করলে উজু মাকরুহ। নাকে ভানি দেওয়া সুন্নত, না দিলে মাকরুহ। মুখ তিনবার দোয়া সুন্নত, তিনবার না দইলে মাকরুহ। মাথা সম্পূর্ণ মোছা করা সুন্নত, সম্পূর্ণ মাথা মোছা না করলে মাকরুহ। বুঝে থাকলে বলুন কোন সুন্নতের বিপরীত করলে মাকরুহ হয়? দুই নম্বর সুন্নতের খেলাফ করলে মাকরুহ হয়। তবে দুই নম্বর সুন্নত আবার দুই প্রকার, একটা মুয়াক্কাদা, একটা জায়েদা। সুন্নতে মুয়াক্কাদার পরিপন্থী আমল করলে মাকরুহ হয়, আর সুন্নতে জায়েদার পরিপন্থী আমল করলে মাকরুহ হয় না, অনুত্তম হয়, খেলাফে আওলা হয়। সুন্নতে জায়েদার পরিপন্থী আমল করলে খেলাফে আওলা। যেমন আসরের সাদাকা সুন্নত মুয়াক্কাদা না জায়েদা? না পড়লে মাকরুহ হবে না, না পড়লে অনুত্তম হবে। একটা উত্তম কাজ আমার দ্বারা হইল, মাকরুহ হইল। কথা বুঝলেন কিনা দেখুন। আর নবীর সুন্নত কথার তিন নম্বর, নবীর সুন্নত কথার তিন নম্বর হইল নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস, বিপরীতটার নাম কুরআন। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, যদি সুন্নতে মুয়াক্কাদা হয় তাহলে বিপরীতটার নাম মাকরু, আর যদি সুন্নতে জায়েদা হয় তাহলে বিপরীতটার নাম খেলাফে আউলা, অনুত্তম। আর নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীত করার নাম বেদাত। কোন সুন্নতের বিপরীত কি জিজ্ঞেস করলে বলতে পারেন? বলুন তো, এক নম্বর সুন্নতের বিপরীত কি? দুই নম্বর সুন্নত যদি মুয়াক্কাদা হয় তার বিপরীত কি? দুই নম্বর সুন্নত যদি জায়েদা হয় তার বিপরীত কি? তিন নম্বর সুন্নতের বিপরীত কি? এই অর্থে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, সাবধান আমার উম্মতেরা, ধর্মের কাজ, ইসলামের কাজ মনগড়াভাবে করবে না, ধর্মের কাজ সুন্নত মতে করবে, নবীর তরিকা মতে করবে। ধর্মের কাজ যদি নবীর তরিকা মতে না করে, মন গড়া মতে করো, তাহলে বেদাত হবে। বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেছেন, বেদাতীদের তওবা নসিব হয় না। বেদাতীদের কেন তওবা নসিব হয় না? গুনাহ বুঝে গুনার কাজ করলে অপরাধের স্বীকৃতি অন্তরে থাকে, মনে মনে মনে মনে স্বীকার করে, মুখে না স্বীকার করলেও যে আমি একটা গুনাহ করেছি। কিন্তু বেদাত করলে মনে মনে অপরাধ করেছি মনে করে না, ভালো কাজ করেছি মনে করে, সে মনে করে ভালো কাজ করেছে, তওবা করবে কেন? এই জন্য বেদাতীদের তওবা নসিব হয় না। এটাই বড় কথা নয়, বড় কথা হইল বেদাতীরা মরণ কালে দেখবে তার জীবনের আমল বরবাদ। বলেন কোন কারণে? মন গড়াভাবে করার কারণে, নবীর তরিকা বাদ দিয়া মন গড়াভাবে করার কারণ দিবে, সারা জিন্দেগির বন্দেগি বরবাদ, সারা জীবনের আমল অন্ধকার। এই মুহূর্তে শয়তান আসবে, আইসা বলবে এখন বুঝলে তো, যখন দেখবে মরণকালে সক্রাত শুরু হওয়ার পরে বেদাতীরা যখন দেখবে সারা জিন্দেগির বন্দেগি অন্ধকার, সমস্ত আমল বরবাদ, এই মুহূর্তে আসবে শয়তান, এসে বলবে এখন বুঝলে তো। বলে কি? কয় ভুল হতে আসলে যে বুঝলে তো? কয় হ্যাঁ বুঝলাম। কয় ঠিক তেমনি ভাবে, যেমন ভাবে তুই আজান দিস মন গড়া, নমাজ ফরসস মন গড়া, রুকু করসস মন গড়া, দোয়া করসস মন গড়া, দুরুদ ফরসস মন গড়া, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করছস, এটাও মন গড়া। এখনো ভালো আছে, এখনো যদি বলস এই কলিমা যা মানবার মানছি, মন গড়া মানছি, আর মানি না, তখন তুই না যাত চাইবি, নাহলে না যাত চাইতে না, তখন ওই শয়তানের কথা মতো লা ইলাহা ইল্লাল্লাহ আর মানি না কইয়া মরণ হবে। আপনারাই বলুন, শয়তানের ঢুকাই ফিরে মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান হারাইয়া মরলে তারপরে কি হবে? এই জন্য আল্লাহ রাসূল অত্যন্ত সতর্কতার সাথে বলেছেন, ইয়াকুম, সাবধান, সাবধান, নিজেদেরকে বাঁচাও, সাবধান, নিজেদেরকে বেদাত থেকে বাঁচাও। বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। তাই আল্লাহ পবিত্র কোরআনেও বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা প্রদান করেছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেছেন তার থেকে বিরত থাকো। এইটাই আজকের সব কথার সারমর্ম। আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে যা কিছু প্রদান করেছেন তা আমরা গ্রহণ করব, যা কিছু থেকে বারণ করেছেন আমরা সবগুলির থেকে বিরত থাকব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।